Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala rasulihil karim wa ala alihi wa sahbihi ajma'in. Ajker darshe apnader kache emon kichu loker kotha bolbo je lokgulo Allah talar kache priyotom. Allah kache priyotom manush. মানুষের কাছে অনেকে প্রিয়তম হতে পারে, কিন্তু আল্লাহর কাছে প্রিয়তম হওয়াটা সুকঠিন, খুবই কঠিন। তবুও দিনী দৃষ্টিতে মানুষের কাছে যে প্রিয়, মহান আল্লাহর কাছে সে প্রিয়। তার মানে দিনদার মানুষের কাছে যে ভালো, মহান আল্লাহর কাছে সে ভালো। এবারে আপনার কাছে ভালো একজন মানুষ, আপনার ভালোর নীতি কি, আপনার ভালোর কোষ্টি পাথর কি, সবার কাছে এক হবে না। হাদিসে আছে যে সেই ব্যক্তি তোমাদের সবচেয়ে ভালো যে তার স্ত্রীর কাছে ভালো। এবারে এক একজন স্ত্রী, এক একজনের স্বামী তার পছন্দ। এখনো স্ত্রীর দাড়িওয়ালা স্বামী পছন্দ নয়, ঠিক কিনা? তা বলি কি সে আল্লাহর কাছে ভালো না? নিশ্চয়ই দিন হিসাবে, দিনদারি হিসাবে যে ভালো স্ত্রী, সে ভালো স্ত্রীর কাছে যে পুরুষ ভালো, সে আল্লাহর কাছে ভালো বা সবার থেকে ভালো। এমনি শুধু বউ বললেই হবে না যে বউয়ের কাছে ভালো, সে সবারই কাছে ভালো। আর বউ যদি নিজেই খারাপ হয় তো স্বামী কি করে ভালো হবে? এটা তো হবে না। অতএব যে বউয়ের কাছে ভালো সে সবার কাছে ভালো, কথা ঠিক। কারণ বউ কিছু গোপন কথা জানে, বাইরের মানুষ সব কথা জানে না। বউ কিছু গোপন কথা জানে, ঘরের গোপন কথাগুলো বউ জানে। আর তা সত্ত্বেও, গোপন সূত্র জানা সত্ত্বেও যদি সে বা স্বামী তার কাছে ভালো হয়, তাহলে নিশ্চয়ই বাইরের মানুষের কাছে, বাইরের দিকটা ভালো, ভিতরের দিকটা ভালো, তাহলে সেই আসলে ভালো মানুষ। মানুষ যখন সাক্ষ্য দেবে যে মানুষটা ভালো, তখন সে ভালো। প্রতিবেশীর মানুষ যখন সাক্ষ্য দেবে যে হ্যাঁ লোকটা ভালো, তখন সে আসলেই ভালো। তার কারণ আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীর বুকে কি বানিয়েছেন, সাক্ষী বানিয়েছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কিছু লোক একটা জানাজা নিয়ে পার হয়ে গেল, লোকেরা ফাআসনা আলাইহা খায়রা, তার প্রশংসা করল, যে লোকটা চলে গেল, মারা গেল, লোকটা খুব ভালো লোক ছিল। তখন ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। সুম্মা মাররু বিউখরা, কিছুক্ষণ পরই আরেকটা জানাজা পার হল। লোকেরা সেই জানাজার ব্যাপারে একটু খারাপ কথা বলল, তার মানে লোকটা ভালো ছিল না। ফাআসনা আলাইহা শাররা, দুর্নাম করতে লাগলো, যাক গেছে যাক, লোকেরা বাঁচলো, ও এক খারাপ লোক ছিল, ইত্যাদি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল, অবধারিত হয়ে গেল। উমার ইবনে খাত্তাব, ফাকাল উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মা ওয়াজাবাত, কি ওয়াজিব হয়ে গেল হে আল্লাহর রাসূল, কি ওয়াজিব হয়ে গেল, কি অবধারিত হয়ে গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাযা আসনাইতুম আলাইহি খাইরান ফা ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই যে আগের জানাজাটা গেল, ওর জন্য তোমরা ভালো বা সুনাম করলে, ভালো কথা বললে, তার জন্য ভালো সাক্ষী দিলে, সে ভালো লোক ছিল এই কথা বললে, অতএব তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। আল্লাহ আকবার, জান্নাত অবধারিত হয়ে গেল। ওয়াহাদা আসনাইতুম আলাইহি শাররান ফা ওয়াজাবাত লাহুন নার, আর এই লোকটা যে পরের লোকটা গেল, তার জন্য তোমরা দুর্নাম করলে, তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেল। আন্তুম সুহাদা উল্লাহি ফিল আরদ, তোমরা হলে জমিনের বুকে, পৃথিবীর বুকে আল্লাহর সাক্ষী। তার মানে মানুষের কাছে যে ভালো সে আল্লাহর কাছে ভালো, আর মানুষের কাছে যে খারাপ সে আল্লাহর কাছে খারাপ। বুখারী মুসলিমের হাদিস, একই শ্রেণীর হাদিস। আবুল আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু বলেন আমি মদিনায় এসে এক সময়ে উমার ইবনে খাত্তাবের নিকট বসলাম, অতঃপর তাদের পাশ দিয়ে একটি জানাজা পার হলে তার প্রশংসা করা হল। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওয়াজিব হয়ে গেল, ওই যে ওয়াজিব হয়ে গেল বা অনিবার্য হয়ে গেল। অতঃপর আরেকটা জানাজা পার হলে তারও প্রশংসা করা হলে ওমর বললেন, ওয়াজেব হয়ে গেল। অতঃপর তৃতীয় একটি জানাজা পার হলে তার নিন্দা করা হলে ওমর বললেন, ওয়াজাবাত, ওয়াজেব হয়ে গেল। আবুল আসওয়াদ বলেন, আমি বললাম, কি ওয়াজেব হয়ে গেল হে আমিরুল মুমিনিন? তিনি বললেন, আমি বললাম, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে মুসলমানের নেক হওয়ার ব্যাপারে চারজন লোক সাক্ষ্য দেবে। দেখেন হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, আইয়ুমা মুসলিমিন শাহিদা লাহু আরবাআতুন বিখাইর আদখালাহুল্লাহুল জান্নাহ। চারজন যে সাক্ষী দেবে, ভালো সাক্ষী দেবে, তাহলে তার জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। কিন্তু আমরা বললাম, ওয়াসালাসা, যদি তিনজন সাক্ষী দেয় তাহলে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনজন সাক্ষী দিলেও তার জন্য আল্লাহ তাআলা বেহেশতে দান করবেন। তারপরে ফাকুলনা ওয়া ইসনান, আমরা আবার বললাম, ইয়া রাসূলুল্লাহ, যদি দুজন লোক সাক্ষী দেয়? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া ইসনান, দুজন হলেও আল্লাহ তাআলা তাকে জান্নাত দেবেন। বলছেন, সুম্মালাম নাসআলহু আনিল ওয়াহিদ, তারপরে একজন সাক্ষী দিলে কি হবে না হবে আর জিজ্ঞেস করি নাই, তার মানে দুজন পর্যন্ত স্টপ। বুঝা গেল কি, যদি দুনিয়ার বুকে মানুষ সাক্ষী দেয় যে লোকটা ভালো অথবা মন্দ, সেই হিসাবে, আসলে তো আল্লাহ জানেন সে ভালো না মন্দ, ভালো লোকরা ভালো লোক হওয়ার জন্য নিশ্চয়ই তারা তো গোপন খবর জানে না, কিন্তু আল্লাহ তাআলা জানেন। তো যদি সত্যপক্ষে সে ভালো হয়, তাদেরই সাক্ষীর কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দেন, বেহেশতে দান করেন। মহান আল্লাহ মানুষের মাল বা যাকাত থেকে নিজের হক নিয়ে থাকেন মানুষের জন্যই। যে আল্লাহর একটা হক বলে না, এই আল্লাহর হক যে নেওয়া হয়, এই আল্লাহর হকটা কি আল্লাহর কাজে লাগে? এতে কি আল্লাহ উপকৃত হন? আল্লাহর তো খাওয়ার দরকার পড়ে না, টাকার দরকার পড়ে না, কিছু দরকার পড়ে না। তো আল্লাহর হকটা যায় কোথায়? মানুষের কাছেই যায়, তাদের কাছ থেকে নেওয়া হয়, তাদেরই উপরে ফিরিয়ে দেওয়া হয়। মানুষের ধনী মানুষদের কাছ থেকে নেওয়া হয়, তাদেরই দরিদ্র মানুষদের মাঝে ফিরিয়ে দেওয়া হয়। তু খাজু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, এটা আল্লাহর হক, আল্লাহ তাআলা মানুষের জন্য নেন। মানুষের যে পঞ্চ প্রয়োজন, পঞ্চ সম্পদ আছে, কি পাঁচটা যে সম্পদ আছে, ইমান, জান, মান, জ্ঞান, ধন, এই যে পাঁচটা সম্পদ আছে, এই সম্পদ রক্ষার জন্যই আল্লাহ তাআলা শরীয়তের বিধান দিয়েছেন, কোরআন অবতীর্ণ করেছেন এবং নবী রাসূল প্রেরণ করেছেন। মানুষের কল্যাণের জন্যই তিনি মানুষকে কল্যাণ সাধনে উদ্বুদ্ধ করেছেন, মানুষের জন্যই। মানুষের প্রতি দয়া প্রদর্শন করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, প্রাণীর প্রতি দয়া প্রদর্শন করলে, জীবে দয়া করলে কি হন, আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, সৃষ্টির সেবা করলে স্রষ্টা খুশ হন। এ কথা ঠিকই, আপনারা নিশ্চয়ই শুনেছেন। মুসলিম শরীফের একটা হাদিস আছে আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ আযা ওয়া জাল্লা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, ইয়া ইবনা আদম মারিদতু ফালাম তাউদনি, আদম সন্তান, আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমাকে জিজ্ঞাসা করতে আসনি, আমার কুশল জিজ্ঞাসা করতে আসনি। আল্লাহ বলছেন বান্দাকে, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে কুশল জিজ্ঞাসা করতে আসনি। বান্দা তো অবাক হবে, ইয়া রব কাইফা আউদ ওয়া আনতা রাব্বুল আলামিন, আপনাকে জিজ্ঞাসা করতে যাব, আপনি তো রাব্বুল আলামিন, আপনাকে কোথায় পেতাম, কোথায় জিজ্ঞাসা করতাম? কালা আমা আলিমতা আন্না আব্দি ফুলানান মারিদা ফালাম তাউদহু, আমা আলিমতা আন্না কালা উদ্দাহু লা ওয়াজাদতানি ইনদা, তুমি কি জানো না আমার অমক বান্দা অসুস্থ অবস্থায় ছিল, তাকে তুমি জিজ্ঞাসা করতে যাওনি। যদি তুমি তাকে জিজ্ঞাসা করতে যেতে, তাহলে কি হতো, তার কাছে আমাকে পেতে, তার কাছে আমাকে পেতে। সুতরাং যদি তুমি সেখানে তাকে জিজ্ঞাসা করতে, সে অসুস্থ অবস্থায় ছিল, তাহলে আমাকে জিজ্ঞাসা করা হতো, আর সেখানে তুমি আমার দিশা পেতে, আমার দেখা পেতে। বোঝা গেল কি, যে মানুষকে যদি জিজ্ঞাসা করা হয়, অসুস্থ অবস্থায় জিজ্ঞাসাবাদ করা হয়, তাহলে আল্লাহ তাআলার দেখা পাওয়া যায়, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা যায়। তারপরে বলবেন, ইয়া ইবনা আদম ইস্তাতআম তুকা ফালাম তুতইমনি, হে আদম সন্তান, আমি তোমার কাছে খানা চেয়েছিলাম, তুমি আমাকে খেতে দাওনি। বান্দা অবাক, কাল ইয়া রব্বু কাইফা উতঈমুকা ওয়া আনতা রব্বুল আলামিন, আপনি রব সারা জাহানের, আপনি খানা দেনেওয়ালা, আপনি আমার কাছে খানা চেয়েছেন কবে আর কিভাবে যে আপনাকে আমি খাবার দেব? আল্লাহ কি খাবার দরকার পড়ে না? কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের দিনে মানুষকে বলবেন, বান্দাকে বলবেন, বান্দা আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাবার দাওনি। কালা আমা আলিমতা আন্নাহু ইস্তাতআমাকা আব্দি ফুলান ফালাম তুতঈমহু, অমুক বান্দা সে তোমার দরজায় গিয়ে খানা চেয়েছিল, তুমি তাকে খেতে দাওনি। তুমি যদি তাকে খেতে দিতে, আমা আলিম তান্না কালাওয়াত আমতাহলা ওয়াজাদতা যালিকা ইনদি, তুমি যদি তাকে খেতে দিতে সেই খাবারের বদলা তুমি আমার কাছে পেতে। তার মানে কি? তাকে খেতে দেওয়া মানে হলো আমাকে খেতে দেওয়া, আমার তো খাবারের দরকার নেই, কিন্তু সবটা আমি তোমাকে দিতাম, কিন্তু খেতে দিলে না কেন? মানুষকে খেতে দেওয়া, এটা নিশ্চয়ই আপনারা জানেন যে যে মানুষ খেতে পায় না তাকে অন্ন দান করার ব্যাপারে কোরআন মাজিদে বহু জায়গাতে উদ্বুদ্ধ করা হয়েছে, বহু জায়গাতে। বিশেষ করে আপনারা যে সুরা বারবার পড়েন, আরাইতাল্লাজি ইউকাজিবু বিদ্দিন কাযালিকাল্লাজি ইয়াদউ আল-ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা ত্বাআমিল মিসকিন, মিসকিনকে খাবার দেওয়ার ব্যাপারে কোন আগ্রহ দেখায় না। আর এই আগ্রহ না দেখানোটাই হচ্ছে কত খারাপ জিনিস, যে আল্লাহ তাআলা সবসময় উদ্বুদ্ধ করেছেন যে তোমরা ক্ষুধার্তকে অন্নদান করো। এখন যদি কেউ না করে তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তাকে বলবেন, মমক বান্দা গিয়েছিল তোমার দরজায়, তুমি তাকে খেতে দাওনি, তুমি তাকে খেতে দিতে তাহলে আমাকে খেতে দেওয়া হতো বা আমার কাছে তা তুমি পেতে। ইয়া ইবনা আদম ইস্তাসকাইতুকা ফালাম তাসকিনি, আদম সন্তান তোমার কাছে আমি পানি চেয়েছিলাম, তুমি আমাকে পানি দাওনি। বান্দা বলবে, ইয়া রব কাইফা আসকিকা ওয়া আনতা রাব্বুল আলামিন, আপনি হচ্ছেন সারা জাহানের প্রভু, সারা জাহানের প্রতিপালক, আপনি সবাইকে পানি দান করেন, আপনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, আপনি জমিন থেকে পানি উদ্গত করেন, আর আপনাকে পানি পান করাবো, কখন কিভাবে আমার কাছে চেয়েছিলেন? তখন আল্লাহ বলবেন, ইস্তাসকাকা আব্দি ফুলান, আমার অমক বান্দা তোমার কাছে পানি চেয়েছিল, তুমি তাকে পানি পান করাওনি। আমা ইন্নাকা লাউ সাকাইতাহু ওয়াজাদতা যালিকা ইনদি, তুমি যদি তাকে পানি পান করাতে তাহলে তা অবশ্যই আমার কাছে পেতে। তাহলে বুঝে গেল কি, যে জিনিস মানুষকে দেওয়া দরকার এবং মানুষকে দেওয়া হয় তাহলে সেই জিনিস আল্লাহকে দেওয়া হয় এবং আল্লাহ তালা তাতে সন্তুষ্ট হন। জীবে দয়া করলে আল্লাহ তালা খুশ হন, মানুষ তো দূরের কথা, কুকুর বিড়ালের প্রতি যদি দয়া করা হয় আল্লাহ তালা খুশ হন, সন্তুষ্ট হন। আর এই জন্যই উচিত যে মানুষ পরস্পরকে সহযোগিতা করবে, আর যত সহযোগিতা করবে মানুষকে খুশ রাখতে পারবে তাহলে আল্লাহ তালা খুশ হবেন। মানুষের কাছে যদি সবচেয়ে প্রিয়তম কেউ হয় তাহলে সে আল্লাহর কাছে প্রিয়তম হয়। তবে হ্যাঁ, বললাম যে পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে সারা পৃথিবী সবারই কাছে প্রিয়তম, তাই না? আমরা বলি বিশ্ব বরেণ্য নবী, তার মানে কি? আমরা বলি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ মানুষ সবারই কাছে না, কাফেরদের কাছে নয়, বিশ্ব বরেণ্য মানে সব বিশ্বের সমস্ত লোকের কাছে বরণীয়, এটা কি সত্যি? না, কিন্তু আসলে বিশ্বের সমস্ত মানুষকে বরণ করা উচিত ছিল, মানুষ করেনি। কোন মানুষই নেই যে মানুষ সবার কাছে সুন্দর হতে পারে, কিন্তু আমি প্রথমেই বললাম যে যারা ভালো লোক, যারা দিনদার লোক, সেই লোকদের কাছে যে ভালো সে সবার চেয়ে ভালো, সে আল্লাহর কাছেও সবচেয়ে ভালো। এই কথাটাই বলছিলাম যে মানুষের উপকার করলে আল্লাহ খুশ হন। মানুষই হচ্ছে আল্লাহ তাআলার যে হক নেওয়া হয়, যাকাত নেওয়া হয়, তা মানুষের জন্য, আল্লাহর জন্য নয়। সুতরাং মানুষের কল্যাণই সৃষ্টিকর্তার কাম্য, মানুষকে ভালোবাসার মাঝেই আল্লাহর ভালোবাসা লাভ করা যায়। মানুষকে ভালোবেসে ভালো পথে আনতে পারলে মহান আল্লাহ সন্তুষ্ট হন। আপনি একটা মানুষকে ভালো পথে আনবেন, তাতে লাভ কার হবে? আপনার হবে, আর সেই মানুষের হবে। আল্লাহ তালার কি হবে? আল্লাহ তালা ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, আপনি একটা মানুষকে ইবাদতের কাজে লাগিয়ে দিলেন, সে হেদায়ত পেয়ে গেল, তার জন্য আপনি লাল উট অপেক্ষা শ্রেষ্ঠ সম্পদ লাভ করলেন। এই কারণে মানুষের জন্য যে উপকারী সে আল্লাহর কাছে প্রিয়। যদি কোনো মানুষ মানুষের জন্য উপকারী হতে পারে, তাহলে সে আল্লাহর কাছে প্রিয়। বরং যে নিজ পরিবার পরিজনের জন্য বেশি উপকারী, সে আল্লাহর নিকট বেশি প্রিয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আহাব্বুল ইবাদি ইলাল্লাহ তাআলা আনফাউহুম লিইয়ালে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা সেই ব্যক্তি যে তার সন্তান সন্ততির জন্য সবচেয়ে বেশি উপকারী। তার মানে সন্তান সন্ততির প্রতি যথার্থভাবে যথার্থরূপে খরচ করে, না অপব্যয় করে, অপচয় করে, আর না কার্পণ্য করে, বখিলি করে। এই ব্যাপারে তিন শ্রেণীর মানুষ আছে, প্রায় ব্যাপারেই তিন শ্রেণীর মানুষ পাওয়া যায়। এক শ্রেণীর মানুষ আছে ছেলে মেয়ের ব্যাপারে একদম খোলামেলা, খালাস, খরচ করেই যাচ্ছে, খরচ করে আমরা অপচয় অপচয়, খাবার আছে তার উপরে খাবার আনছে, অর্ধেক খেয়ে অর্ধেক ফেলছে। এই যে দেখবেন অনেক লোকের পানি, এই পানিগুলো কেনা হয় দোকান থেকে, কিনছে অর্ধেকটা খাচ্ছে আর বাকিটা ফেলে দিচ্ছে, মাফি মুশকিল, আবার একটা নিয়ে এসো। খাবারের ওপরে খাবার, আর কোন মানুষ আছে সে দিতেই চায় না, মানে পয়সা খরচ করতেই চায় না ছেলে মেয়েদের জন্য। আর যারা মধ্যমপন্থী, ওই যে আল্লাহর রহমানের বান্দা যে গুণ বর্ণনা করা হয়েছে, আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, খরচ যখন করে তখন কার্পণ্যও করে না আর একবারে অপব্যয় অপচয় করে না। কারণ অপব্যয় অপচয়কারীরা কি শয়তানের ভাই, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। সুতরাং অপব্যয় করে না আর কার্পণ্যও করে না, নিজের সন্তান সন্ততির জন্য, নিজের স্ত্রীর জন্য। আপনি স্ত্রীকে যে খাবার দেবেন, সন্তান সন্ততিকে খাবার দেবেন, নিজের ছেলে মেয়েকে খাওয়াবেন, এতে স্বভাব আছে না নাই? হ্যাঁ, এতে স্বভাব আছে, কিন্তু কি দরকার? নিয়তের দরকার। নিয়ত না হলে পরে কিন্তু স্বভাব হবে না। আপনি এমনি খাওয়াচ্ছেন, সবাই তো খাওয়ায়, জন্তু জানোয়াররা খায়, নিজের যাত্রীরাকে ভালোবাসে, ভালোবাসাকে আপনি খাবার দেবেন, এটা এই জন্যেই। যদি আপনি এমন মানুষ আছে যাকে আপনি, যার করা উচিত সেই কাজটা আপনার করে দিয়েছে, আপনি তাকে শুকরান বলেন তো কি বলে? লা শুকরা আলা ওয়াজিব। দেখবেন খেয়াল করে, যে কাজটা তার উচিত ছিল, তার কাজ সেটা, সে করে দিল আপনার জন্য করে দিল, তখন আপনি বললেন শুকরান। আসলে তাকে করতে হবে, তাকে করতে হতো, কিন্তু আমাদের সাথে তা না। আপনি ইলেকট্রিক বিল ভরতে যান, তাকে করতে হবে এটা, সে বলবে কি বকশিস দাও, না হয় পরে এসো, লাইনে এসো, ইত্যাদি নানা রকম লাগাবে, কিন্তু কাজ তারই, তাকে করতে হবে, সে জন্য সে বেতন পায়। বেতন ছাড়া যদি অন্য কিছু নেয় তাহলে কি খাওয়া হবে? ওই যে বকশিস নিলেই ঘুষ খাওয়া হবে, ছাগলে ঘাস খায়, এরা ঘুষ খায়। তাহলে যে ব্যক্তি খরচ করবে আর তাতে অপচয় করবে না, যে পরিবারের প্রধান পরিবারের উপরে খরচ করবে, ভালোবাসার মানুষকে খাওয়াবে, এটা তার জন্য ফরজ। স্ত্রীর এবং ছেলে মেয়েদের ভরণ পোষণ করা ফরজ না? ফরজ। অতএব আপনি খাওয়াবেন, তারা যদি শুকরিয়া বলে, তারা বলবে খাওয়া, সবাই করে। দেখবেন কোন কোন ছেলে আছে, হ্যাঁ রে তো বাপ মাকে মানিস না, বাপ মাকে কষ্ট দিস, এটা তো কত কষ্ট করে মানুষ করেছে, এই করেছে সে করেছে, এটা সবাই করে, সবাই করে, সব বাপ মাই করে। আমার বাপমা কেন, সব বাপমাই নিজের সন্তানকে মানুষ করে। আরে কত, আমি চলে যাব, এই করবো সেই করবো, আমি ঘর ছেড়ে চলে যাব, আমার আমি আমার এই করেছি, আমার ক্ষতি করেছে, সে করেছে, নানা রকম অভিযোগ করে। তারপরে যদি বলা হয় যে ঠিক আছে, যদি তুই আমার উপকার করতে চাস, উপকারের বদলা দে, আমি যে দুধ পান করিয়েছি তার দামটা দে, দিতে পারবে? ও সব মায় খাওয়ায়, এমক নিমক হারাম, এমন নিমক হারাম সন্তান আছে না নেই যে বাপ মায়ের দানকে অস্বীকার করে। আর যদি এমন সন্তান হয় যে মা বাপ যা করেছে তার উপরে শুকরিয়া আদায় করে, তখন বলে না যে লা শুকরা আলা ওয়াজিব, শুকরিয়া আদায় করে। চল্লিশ বছর বয়স হলে মা বাপের শুকরিয়া আদায় করতে হয়, এখানে চল্লিশ বছর বয়সে দোয়া পড়তে হয় মা বাপের জন্য, তাই না? তো যদি এমন হয় তাহলে পরে জেনে রাখবেন যে ওই লোক নিশ্চয়ই ভালো যে সন্তান সন্ততির জন্য এবং স্ত্রীর জন্য ভালো, মানে ঠিক প্রয়োজন মতো খরচ করে, আর না অপব্যয় করে, অপচয় করে, আর না কার্পণ্য করে। তাহলে সে ভালো হবে, নিশ্চয়ই ভালো হবে পরিবারের কাছে, আর সে আল্লাহর কাছেও হবে সবচেয়ে ভালো। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন নাস। এটা ওই হাদিস থেকে আরো আম হয়ে গেল, আরো ব্যাপক হয়ে গেল। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি সেই যে মানুষের জন্য বেশি উপকারী। এখানে হয়ে গেল পরিবারের জন্য, এখানে কি হয়ে গেল মানুষের জন্য, মানুষের জন্য উপকারী। দেখবেন কোন কোন মানুষ সত্যি আছে সমাজে হলুদের মতো, হলুদ মানে প্রত্যেক তরকারিতে কাজে লাগে। কোন তরকারি আছে হলুদ ছাড়া রান্না হয়? জানি না, হতেও পারে কোন তরকারি, কিন্তু আমাদের বাংলা প্রবাদে বলে হলুদের মতো। তার মানে কি? প্রত্যেক তরকারিতেই লাগে। দেখবেন এর বিয়েতে ও আছে, ওর মরাতে ও আছে, ওর অসুখ অবস্থায় ও আছে, ওর জমি রেজিস্ট্রি করতে হবে ও আছে, ওর কোথায় কি কথা বলতে হবে ও আছে, ওর কি বলে স্বামী স্ত্রী সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে যেতে আছে তাদের মাঝে কথা বলতে হবে সে আছে। নানা কাজে দেখবেন সবসময় সেই অগ্রগণ্য। তো এমন মানুষও আছে যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী সে হবে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। অন্য এক বর্ণনায় বলা হচ্ছে, আহাব্ব ইবাদিল্লাহ ইলাল্লাহ আহসানুহুম খুলুকা। এখানে অন্য একটা কথা বলা হচ্ছে যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা সেই ব্যক্তি যে ব্যক্তির চরিত্র সবার চেয়ে সুন্দর। এমন লোক কি যে মানুষের জন্য উপকারী হবে তার চরিত্র কি খারাপ হবে? নিশ্চয়ই না। বিভিন্ন চরিত্র আছে, চরিত্রতার বিভিন্ন কথা আপনারা শুনেছেন, কি কি করলে সচ্চরিত্র ভালো। এই যেমন যৌন ব্যাপারে পবিত্র পরিচ্ছন্ন, লজ্জাশীলতা আছে, তারপর তার মধ্যে পরোপকারিতা আছে, মানুষের উপকার সবসময় করতে চায়। যে কোন সময় সবসময় বৃষ্টির মতো, বৃষ্টি যেখানেই পড়ে সেখানে উপকার দেয়, তাই না? তো সবসময় উপকার করতে চায় এমন বান্দা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, যেহেতু তার চরিত্র সবার চেয়ে সুন্দর। যে মানুষ দিনদার এবং তার চরিত্র অতি সুন্দর, সে মানুষ দিনদার মানুষদের কাছে অবশ্যই অতি সুন্দর, আর তার জন্য সে মহান আল্লাহর কাছে সবার চেয়ে প্রিয়। কিন্তু এমন দিনদার মানুষ যারা দিনদার নয় বেদিন, তাদের চোখের বালি, তাদের চোখে বালি অবশ্যই হবে। তার কারণ এই লোক ভালো লোক বলে তার সহ্য হবে না, তাকে ভালো কাজ করতে বলে বলেই তাকে চোখের বালি মনে হয়, সে কোন মন্দ কাজে যখন যায় তখন বাধা দেয় বলেই চোখের বালি হয়। এমন কি গরু ছাগল অপেক্ষাও নিকৃষ্ট হয় তাদের কাছে, কোনদিন সেই মানুষের কাছে কোনদিন ভালো মানুষ ভালো হতে পারে না। তাহলে ভালো মানুষের কাছে যদি কেউ ভালো হয় তাহলে সে আল্লাহর কাছে ভালো, খারাপ মানুষের কাছে যদি কেউ ভালো না হয় সেটা ধর্তব্য নয়। আর এটা স্বাভাবিক যে সে খারাপ মানুষের কাছে ভালো হতে পারবে না। আর পৃথিবীর বুকে এমন কোন লোক নেই যে সবার কাছে ভালো হতে পারে, এমনকি সর্বশ্রেষ্ঠ মানুষও সবার কাছে ভালো নন, হতে পারে না। এখনো পর্যন্ত লোকে গালাগালি করছে, যারা চেনে না তারা নিশ্চয়ই অচেনা অবস্থায় অজানা অবস্থায় নিশ্চয়ই গালাগালি করবে। যাকে জানে না, যার সম্পর্কে বোঝে না, তাকে অবশ্যই গালাগালি করবে। কিন্তু মানুষের উচিত না, মানুষের জ্ঞান উন্মুক্ত হওয়া উচিত, সে উন্মুক্ত জ্ঞানে বোঝা উচিত যে কে আমাদেরকে সৃষ্টি করেছে। আর সে সৃষ্টিকর্তা কি মানে না তো আপনি কি করবেন? সে নাস্তিক যদি হয় তো সে নাস্তিক, সে আল্লাহকেও গালি দেবে, আল্লাহ আবার কে? তারপরে তো তার রাসুল, রাসুল আবার কে? এবার রাসুল সম্পর্কে যখন জানবে তখন ওই খারাপ দিকগুলো জেনে রাখবেন। একটা ফুল যখন সুন্দর হয়ে প্রকৃতির উপরে ফুটে আসে, ফুটে থাকে, সেখানে কত সুন্দর আপনার সুগন্ধ সেই ফুলে আছে, আর সেই ফুলে থাকে মধু, মৌমাছি যায় সেখান থেকে মধু সংগ্রহ করতে, আর মধু সংগ্রহ করে, ফলে তার থেকে মানুষ উপকৃত হয়। ওই একই মধু সংগ্রহ করে মাকড়সা, মৌমাছি যখন মধু সংগ্রহ করে ওই ফুলের রস সংগ্রহ করে সেটা মধু হয়, আর মাকড়সা যখন ওই ফুল থেকে রস সংগ্রহ করে তখন সেটা তার দ্বারা কি করে? বিষ তৈরি করে, যে বিষ দিয়ে সে ওই পোকামাকড় হত্যা করে। বুঝতে পারলেন? উৎস একই, ফুল সুন্দর ফুল ফুটে আছে, মৌমাছি সেখান থেকে মধু পায় আর মাকড়সা পায় বিষ। এই জন্য বলছি যে মানুষের কাছে ভালো হওয়াটা খুব নিশ্চয়ই ভালো, এবং মানুষের কাছে ভালো হলে আপনি আল্লাহর কাছে অবশ্যই ভালো হবেন। আর মানুষের কাছে ভালো হওয়ার জন্য আপনাকে মানুষের উপকার করতে হবে, উপকার যেভাবেই হোক, আপনার যেভাবে যেমন ক্ষমতা আছে। এ নয় যে আপনি সব কাজই আপনি করে দিতে পারবেন মানুষের, এটা তো সম্ভব না। কিন্তু আপনি একজন শিক্ষক, আপনার শিক্ষা দ্বারা মানুষের উপকার করবেন। এই যে যদি কেউ পানিওয়ালা হয় তো সে পানি দ্বারা উপকার করবে, যদি কেউ চাউলওয়ালা হয় সে চাউল দিয়ে উপকার করবে, যদি কেউ চাষি হয় তা চাষ দ্বারা উপকার করবে, যদি কেউ ব্যবসায়ী হয় সে ব্যবসা দিয়ে উপকার করবে, যে কোনো ভাবেই কিন্তু উপকারের নিয়ত থাকতে হবে। একজন ব্যবসায়ী সে কিন্তু উপকারী, মানুষের উপকার করছে। বলুন এখন যদি আপনার বাসায় কেউ পানি বিক্রি করতে না আসে তো আপনি কোথেকে পানি খাবেন? তো যে আসছে আপনি বলবেন সে তো টাকা নেই, টাকা নেই ঠিকই কিন্তু উপকারটা তো হচ্ছে। এই উপকারের নিয়ত যদি কেউ রাখে তাহলে সে নিশ্চয়ই সব পাবে। ঠিক ওইভাবে প্রত্যেক মানুষ যখন সে নিয়তে রাখবে যে আমি এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সওয়াব পাব, তখন সে তার উপকারের মাধ্যমে মানুষকে উপকৃত করার মাধ্যমে সে আল্লাহর কাছে ভালো হবে, সবচেয়ে প্রিয়তম হবে। আর আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হতে পারি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।